কত মানুষ অজসহায় পথে পড়ে করে হায় হায়, ভাগ্যের লেখা গেল দেখা, ঘটনা ঘটল ওড়িশায়, কত মানুষ অজসহায় পথে পড়ে করে হায় হায়, ভাগ্যের লেখা গেল দেখা, ঘটনা ঘটল ওড়িশায়, কত মানুষ অজসহায়, বস্ত্রবিহীন যায় কেটে দিন, বহু কষ্টে আছে, বস্ত্রবিহীন যায় কেটে দিন, বহু কষ্টে আছে, ছটফট করে অর্থ নেই তাদের কাছে, তাদের কথা পড়লে মনে, তাদের কথা পড়লে মনে, চোখেতে পানি এসে যায়, কত মানুষ অজসহায় পথে পড়ে করে হায় হায়, কি অপরাধ করেছিল উড়িষ্যার মানুষ করেছিল উড়িষ্যার মানুষ এমন, ঘর দোর সবার হলো মিসমার, কত বেসারা এখন কোচে কোচে, কত বাছা কোচে কোচে, কত বাছা বেগোনা মাসুমের জান যায়, কত মানুষ অজসহায় পথে পড়ে করে হায় হায়, ভাগ্যের লেখা গেল দেখা, ঘটনা ঘটল ওড়িশায়, কত মানুষ অজসহায়, হাজার হাজার মানুষ কাঁদে বীরভূম মুর্শিদাবাদে, হাজার হাজার মানুষ কাঁদে বীরভূম মুর্শিদাবাদে, কত মায়ের কোল খালে আজ খোদা বলো কোনো রেম তুমি রহিম তুমি করিম দয়া করো ও দয়াময় কত মানুষ অজসহায় পথে পড়ে করে সহায় পথে পড়ে করে হায় কত সংসার হলো চুরে মার গরিব দুঃখের ঘর বাড়ে কত সংসার হলো চুরে মার গরিব দুঃখের ঘর বাড়ে শত শত কত মানুষ গেছে দুনিয়া ছাড়ে থই থই পানে স্রোতে এসে যায় বীরভূম জেলার কাটোয়ায় মাসুম ছেলে ভাসে জলে পাখিরা ছিলে ছিলে খায় খোদা তোমার কেমন বিচার খোদা তোমার কেমন বিচার কাফন তাদের জোটে নেই গায় কত মানুষ অজসহায় পথে পড়ে করে সুপার সাইক্লোন বন্যার বদলে অন্য আজাব যদি দিত সুপার সাইক্লোন বন্যার বদলে অন্য আজাব যদি সাইক্লোনেতে বন্যার স্রোতে হয়ে গেছে যারা মৃত মইদুলের সালাম তাদের প্রতি আজ বড়ই দুঃখিত সবার তরে সবার জন্য যে শান্তি চায় কত মানুষ অজসহায় পথে পড়ে করে হায় ভাগ্যে লেখা গেল www.anibas.in।